আসলে সেটাকে আবার মন থেকে সরাতে হবে। সে ভোগ কার ভোগ, কোথা থেকে আসবে, কেনই চিন্তা করবো আমি, বারবার তাকে মন থেকে সরিয়ে দেওয়া। যখন মন থেকে সরিয়ে দেওয়া যাবে তখন আবার মন ওই ধ্যান করতে বসলে তখন ঘুমিয়ে পড়তে চাইবে, আবার নয়তো ঘুমিয়ে পড়তে আপনার উঠালেন তো আবার দৌড়াতে চাইবে, তখন তারপরে আবার কিছু হবে কি না, দৌড়াবে না ঘুমাবে, করবেন চুপ করে যাবে একটা তমক তমগুণের মধ্যে বসে থাকা, না ঘুমাচ্ছে না জেগে আছে, এরকম একটা সাধন করছে এরকম। এরপরে এরপরে আবার সে চিত্ত বিক্ষেপ বা দৌড়াবে, তারপরে অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে মানুষ সমাধির স্থানে পৌঁছতে পারে। সমাধির স্থানে মানে মনটা ধীরে ধীরে স্থির হয়ে ভগবানে লাগতে শুরু করে। কিন্তু এই যে ভগবানে স্থির হয়ে লাগতে শুরু করলো, এর সমাধির একটা নির্দিষ্ট আনন্দ আছে, আর এর সাথে আরো কিছু হয় এই সাধনার ফলে, যেটা সাধারণ সাধক বা সেটার জন্য কোনো চেষ্টা করে না, কিন্তু কিছু লৌকিক সফলতা মানে এসে যায় আর কি। সেটা যোগ দর্শনে যেগুলো বলছে যে ধারণার ফলে যে কিছু কিছু সিদ্ধি, মানে দূরের দেখা, দূরের শোনা, কাউকে কিছু বললে সেটা ঠিক হয়ে যাওয়া, এগুলো আসতে থাকবে। কিন্তু মহর্ষি পাতাঞ্জল এখানেও সাবধান করেছেন যে এইগুলো তে বুত্থানে সমাধায়, সমাধৌ তো উপসর্গ, এই যে ছোট ছোট সফলতা গুলো আসে জীবনে, এইগুলো কিন্তু মানে বুত্থান কালে যখন ব্যবহার কালে এগুলো সমাধি বা এগুলো উপযোগিতা আছে, কিন্তু এইগুলো কিন্তু ভগবত প্রাপ্তির জন্য প্রতিবন্ধক। এটা যোগ দর্শনের সূত্র আছে, এই বুত্থানে সমাধায় সমাধৌ তো উপসর্গ, সমাধিতে এগুলো মানে প্রতিবন্ধকের কাজ করে মনকে ভগবানে লাগানোর জন্য, সেটা এখানে এটা কিন্তু যোগ দর্শনে বলা আছে। তারপরে ঠিক আছে, আপনি সেখান থেকেও উঠে আরো চেষ্টা করছেন। এবার যখন যত এগোতে থাকবেন তখন মানে প্রতিবন্ধক গুলো সূক্ষ্ম হতে থাকবে, তখন কি হয় যে যারা মানে মনুষ্য জনি থেকে ওপরের জনিতে আছে, গন্ধর্ব কিন্নর দেবজনি, এরা তখন সে যোগীদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং তাকে অনেক রকমের, দেখো আমাদের কাছে এরকম আছে, তুমি আমাদের কাছে এসো, তুমি এই সুবিধা পাবে, এই আরেক প্রতিবন্ধক। এটাও মহর্ষি যোগ দর্শন এসছে আর কি, যে তিনি বলছেন যে স্থানীয় উপনিমন্ত্রণে, এটা একদম কৈবল্য পদে আছে, মানে যে উপরের দিকে যারা যারা থাকে তারা যদি কখনো তোমাকে সাধন অবস্থা মনে হচ্ছে দেবতাদের সঙ্গে সংস্পর্শ হচ্ছে বা দেবতাদের দেখা পাচ্ছে, তিনি আমাকে এটা দিতে চাইছেন স্থানীয় উপনিমন্ত্রণ, এখানে এটা হবে স্ময় সঙ্গ ন কর্তব্য পুনঃপতন ভয়া অকরণম, মানে স্ময় সঙ্গ অকরণম পুনঃপতন সম্ভব, বলছেন যে যখন সাধন করতে করতে ধীরে ধীরে ধীরে ধীরে মন উপর দিকে উঠতে থাকে এবং শুদ্ধ হতে থাকে, তখন এই শুদ্ধ মনের সাথে অনেক উপরের দিকে জনি যারা ভোগের মধ্যে আছে তারা তার সঙ্গে মানে সম্বন্ধ করতে বা বন্ধুত্ব করতে চায়, তখন মহর্ষি পাতাঞ্জল বলছে এই সময়তে দুটো জিনিস করবে না, এক তো ওই ভোগ্য বস্তুগুলোর দিকে যেন মন যায় নাই যায় সেটা তো একটা মন থেকে সরাতে হবে, তার সঙ্গে আরেকটা জিনিস সূক্ষ্মভাবে ভেতরে কাজ করে, আরে তাহলে তো আমি সাধন করে কোথাও পৌঁছে গেছি, মানে এই এক বড় বড় লোকের আমার সঙ্গে মানে দোস্তি করতে চাইছে বা তারা আমার সঙ্গে মিত্রতা করতে চাইছে, এই দুটো কাজই এই সময়তে প্রতিবন্ধক হয়ে যায়, এই দু রকমের মানে সাধনার উপরের দিকে উঠতে উঠতে এই দুটো তখন প্রতিবন্ধক হতে থাকে। তখন তিনি বলছেন যে এটাও করবে না, যখন বুঝতে পারছে তখন সেখান থেকে মনকে একদম সরিয়ে নাও, এই জন্য মানযোগ্য কারিকার একটাই শব্দ বলেছেন না আস্বাদ সুখম তত্র নিঃসঙ্গ প্রজ্ঞে আবজিত, আত্মা সর্বদা অসঙ্গ, আত্মার মধ্যে কোনো ভোগ নেই, শরীর সম্বন্ধে তো ছুটেই গেছে, আত্মার মধ্যে কোনো ভোগ নেই বা ভোগের ইচ্ছাও নেই, তা কি বিনা কারণে তার মধ্যে যাতে ওদিকে দৃষ্টি দেওয়াই কেন, আমি তো অসঙ্গ শুদ্ধ ব্যাপক পূর্ণ, আমার থেকে ছেড়ে সংসারে কোনো বস্তুই নেই, তাকে সেই জন্য চিন্তা করবো কোথায়, এই ভাবগুলোকে আরো দৃঢ় করতে হয়। তাহলে এই ধরনের প্রতিবন্ধক কিন্তু উপর দিকে আসবে, মানে যত আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকবেন তখন এই ধরনের প্রতিপক্ষ হবে, নিচের দিকে সবচেয়ে কঠিন হচ্ছে মানে সাধনের প্রমাদ, মানে আজকে করবো কালকে করবো আজকে ভালো লাগছে না, এই জিনিসগুলো শুরু জীবনে খুব আসবে, অলস্য প্রমাদ সংশয় আর অবিরতি, মানে ওখানে যেটা যোগ দর্শনে বলেছে বিষয় চিন্তা করতে ইচ্ছা করছে তখন সেখান থেকে মনকে সরাতে পারছি না, ওখানে কি হবে এখানে, এই জিনিসগুলো শুরু জীবনে। তারপরে কি হয় একটু একটু সাধন করতে করতে আবার ভোগেতে যেন বর্ধন ওখানে বলেছিল, কালকে বলেছিলাম এটা, অযথি শ্রদ্ধায় পেত যোগাচরিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছ। তো যে এটা অর্জুন বলছে যে যদি সে এই জীবনে মানুষ জীবনে যে কর্তব্য ছিল যাগযজ্ঞাদি কর্ম করে সে স্বর্গবাদী যাবে সেটাও করেনি, আবার তার সাধন জীবনে সফলতা হলো না, ভগবত প্রাপ্তি হলো না, তাহলে সে কোথায় যাবে? এখানে তো ভগবান খুব সুন্দর উত্তর দিয়েছেন, তার কখনো কোনো বিনাশ হবে না, যতটুকু করে রেখেছে সেটা তার অ্যাকাউন্টে জমা থাকবে, আবার নতুন জন্মে যখন শরীর পাবে তার ভোগ ইচ্ছা শেষ হবে তখন আবার সেখান থেকেই যে শুরু করবে। এটা একটা আমাদের সনাতন পরম্পরার বিশেষ সুবিধা আছে যে ভগবান এই অন্যান্য যা কিছু আমার বাইরের অর্জিত বস্তু, ধন দৌলত মকান দোকান ইউনিভার্সিটির সার্টিফিকেট, এগুলো কেউ আমার সাথে যাবে না, আমাকে আবার সেই অকক্ষ থেকেই শুরু করতে হবে, জিরো ব্যালেন্স থেকে শুরু করতে হবে। কিন্তু যেটুকু ধর্ম আচরণ বা ভগবানের চিন্তা করে রেখেছি সেইটা আমার অ্যাকাউন্টে জমা থাকে, সেইটা ভগবান একদম পারফেক্টলি মেনটেন করেন ওটা। যার ফলে যতটা অব্দি করে রেখেছিলাম এর আগের জন্মে আবার সেখান থেকে পূর্ব অভ্যাসেই হৃদয়তে অবশ্য পিসা যেমন পূর্ব জন্মের অভ্যাস করে রেখেছিলাম তার দ্বারা সে আবার আকর্ষিত হয়ে আবার সাধনা যথেষ্ট তত ভুল আগে যা চেষ্টা করেছিল তার থেকে বেশি চেষ্টা করে গেল যাতে এই জন্মে আমি প্রাপ্ত করতে পারি। এইভাবে ভগবান ষষ্ঠ অধ্যায়তে বলেছেন আমাদের এখানে এই যে প্রতিবন্ধক গুলো আছে সেগুলো হচ্ছে অনুসন্ধান নয়। তো মন চাইছে একটা জিনিস কিন্তু আমি সেখানে লাগাতে পারছি না, আলস্য সংশয় ভ্রান্তি অবিরতি এইগুলো হচ্ছে আমাদের শুরু জীবনের প্রতিবন্ধক। তারপর ধীরে ধীরে যখন মনে একটু করে স্থিরতা থাকে কখনো আবার ঘুমিয়ে পড়বে কখনো জাগবে আবার দুঃখে টেনে আনতে হবে, এরকম অভ্যাস করতে করতে যখন চিত্ত মনটা শান্ত হয়ে যাবে তখন কি করতে হবে দেখা যাবে অন্যরকম পরেশানি আসছে, তখন তখন ওই সমাধি সুখ অথবা সিদ্ধির সুখ ওখানে মন আটকে সেখান থেকেও মনকে তুলতে হবে। আর তখন আর যখন শূন্য ভাব প্রতীতি হবে তখন অন্তিমে একটা ভয় উৎপন্ন হয় মনে, যারে এটা কি করে এটা কিছুই তো নেই আমার সাথে, আমি তো অসংখ্য ব্যাপক মানে আমি বুঝতে পারবে না, মানে আমি যেন অসহায় ভাবে কোনো অতলে তলিয়ে যাচ্ছে এরকম মনে হবে। ওইখানেও ভগবানের কৃপা অন্তিম ভগবানই আসে বাকি ওই প্রতিবন্ধকটা পার করে দেন, মানুষ তত্ত্ব সাক্ষাৎকার করতে পারে। এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের এখন অত পেছনে যাবার দরকার নেই, আমাদের সবাই এখন সাধক অবস্থায়, প্রথম দিকের প্রতিবন্ধক গুলোকে পার করা বেশি কঠিন, শেষের দিকের প্রতিবন্ধক গুলো ভগবান কৃপা করতে হয় কিন্তু ওখানে সাবধান থাকতে হয়, কারণ কি ওগুলো মানে সূক্ষ্ম প্রতিবন্ধক হতে থাকে আর কি। এরপরে বলছেন যেরকম ভাব নিয়ে তুমি এইগুলোকে চিন্তা করতে থাকবে এই জন্য কখনো শূন্যতার চিন্তা মনে আসতে দিতে নেই, আমি সর্বদাই পূর্ণ, সাধন শুরু করার সময় থেকেই আমি অসংখ্য আমি পূর্ণ আমি ব্যাপক আমি অকর্তা আমি অবক্তা, এই নিষেধাত্মক মুখে সবসময় নিজের আত্মচিন্তন করতে। এই জন্য উনি বলেছিলেন ভাব বৃত্তাহী ভাবত্বম শূন্য বৃত্তাহী শূন্যতা, ব্রহ্ম বৃত্তা পূর্ণত্বম তথা পূর্ণত্বম অভ্যাস, এই পূর্ণতা সবসময় অভ্যাস করা উচিত। এই জন্য বলছি আমি আমার আমার অস্তিত্বের কখনো অভাব হয় না, এই ভাবনাটাকে মনে সবসময় নেয়, শরীর চলে গেলে আমি যাবো না, শরীর তো আমার বসার আচরণ, চেয়ারটা চলে গেছে আরেকটা হবে চেয়ার, কিন্তু আর চেয়ার যেন না পেতে হয় সমস্ত তোর সঙ্গে পাই, আমি সর্বদাই বিদ্যমান থাকি। এই জন্য এই ভাবটা হচ্ছে প্রথম নিজের অস্তিত্বে স্ফুরণ সর্বদা থাকে, তাই মৃত্যু ভয় মন থেকে চলে যাওয়া যে আমার অস্তিত্ব থাকবে না, এটা কখনো হবে না, আমার অস্তিত্ব অনন্তকাল থেকে চলে আসছে আর সব সময় থাকবে,